চল কেন অকারণ চিন্তা তো আর ভাবিস না তুই থামিস না চলে গিয়ে রাত হবে ভোর খোদার দরবারে চাইলে সব পাবে সে যে সাথে আছে ভয় কি তোর আল্লাহ মেহেরবান মোল্লা মেহেরবান আল্লাহ মেহেরবান মোল্লা দেখতে তো না পাই সবার ভিড়ে ঘুরে ফিরে তোমার পথে যাই থাকলে তুমি আমার পাশে ভাবনা কিছু নেই কাটবে জানি কালো আধার তোমার দয়াতে খুদার দরবারে চাইলে সব পাবে সে যে সাথে আছে ভয় কি তোর আল্লাহ মেহরবান মোল্লা মেহরবান আল্লাহ মেহরবান মোল্লা রে আল্লাহ মেহরবান মোল্লা মেহরবান আল্লাহ মেহরবান মোল্লা রে